فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন খোদার নামে করছি শপথ মুক্ত করব সারা জাহান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান বীর সাহাবার অগ্নি ঝরা ইতিহাস কি নেই স্মরণ খোদার পথে শহীদ হতে লড়লো যারা মরণ বীর সাহাবার অগ্নি ঝরা ইতিহাস কি নেই স্মরণ খোদার পথে শহীদ হতে লড়লো যারা মরণ বীর সাহাবার অগ্নি ঝরা ইতিহাস কি নেই স্মরণ খোদার পথে শহীদ হতে লড়লো যারা মরণ তারিক মুসা সালাহদ্দিনের জীবনী কেন পড়িস না ইবনে কাসিম মুখতিয়ারের কোষী কেন ধরিস না তারিক মুসা সালাহদ্দিনের জীবনী কেন পড়িস না ইবনে কাসিম মুখতিয়ারের কোষী কেন ধরিস না আজও তোদের সময় আছে খোদার পথে চল হে জওয়ান খোদার পথে চল হে জওয়ান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মা ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান দেখছে ওই ফিলিস্তিনে হাসতে হাসতে দেয় জীবন আল আকসা করবে স্বাধীন লড়ছে ওরা মরণ পণ দেখছে ওই ফিলিস্তিনে হাসতে হাসতে দেয় জীবন আল আকসা করবে স্বাধীন লড়ছে ওরা মরণ দেখছে ওই ফিলিস্তিনে হাসতে হাসতে দেয় জীবন আল আকসা করবে স্বাধীন লড়ছে ওরা মরণ পণ আফগানিদের লড়াই দেখে আজ কি তোরা বুঝবি না শক্তি ওদের ইমানি বল হারতে কবু জানে না আফগানিদের লড়াই দেখে আজ কি তোরা বুঝবি না শক্তি ওদের ইমানি বল হারতে কবু জানে না তওবা করে আয়রে ফিরে করে উঁচু দিনের নিশান করে উঁচু দিনের নিশান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন খোদার নামে করছি শপথ মুক্ত করব সারা জাহান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামের ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান